إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান করিমে কোরআনুল করিমকে নাজিল করেছেন বিধায় রমজানের গুরুত্ব। কোরআন বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হচ্ছে সে মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। এই রমজানের মর্যাদা যেরকম কোরআনের জন্য, তেমনি ভাবে লাইলাতুল কদরের মর্যাদাও কোরআনের জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের গুরুত্ব বোঝানোর জন্য প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই কোরআনের জন্যই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. الله سبحانه وتعالى أميينদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, যার দায়িত্ব হচ্ছে يتلو عليهم آياته, মানুষের কাছে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব ও হিকমার তালিম পেশ করা। বুঝা গেল কোরআনের মর্যাদার কারণে এই কোরআনের শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই কোরআন কেন নাযিল করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন, সঙ্গে ইবলিসকেও তাড়িয়ে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস বিভিন্ন বাহানায় আমাকে ধোকা দিল, সেই ইবলিস আবার আমার সঙ্গেই যাচ্ছে, আমার সন্তানদেরকেও সে প্রতারিত করবে, ধোকা দিবে। তাছাড়া আমার সন্তানের বয়স 60-70-100 বছর হবে, ইবলিসের বয়স কিয়ামত পর্যন্ত হবে। আমার সন্তান যখন ইবলিসের চক্রান্ত এবং শয়তানি সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করবে, তখনই তার বিদায়ের ডাক পড়ে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সব রকমের কৌশল, সব রকমের অভিজ্ঞতা দিয়ে আমার সন্তানদেরকে বিভ্রান্ত করবে, গোমরাহ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামের এই দুশ্চিন্তা দূর করার জন্য ঘোষণা করলেন, হাবিতু মিনহা জামিআ, যাও তোমরা সকলেই নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি তোমাদের এমনি ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছাবো, আমি তোমাদের কাছে পথ প্রদর্শক পাঠাবো, তামান তাবিআ হুদায়া, আমার সেই প্রেরিত হেদায়েত নামা, আমার প্রেরিত পথ প্রদর্শক যে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, শয়তান তাদের কোনো চক্রান্তের জালে আবদ্ধ করতে পারবে না, কোনো দুশ্মন তাদের ক্ষতি করতে পারবে না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েত নামাকে অনুসরণ করবে, হেদায়েত নামা পথ প্রদর্শক। এ কারণে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সকলের কাছে ছোট বড় হেদায়েত নামা দিয়েছেন, ওহির বিধান নাজিল করেছেন, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কিতাব নাজিল করলেন। এই কিতাবের ধারাবাহিকতার সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে যেই বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য, মূল দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করেছেন তা হচ্ছে তাওহীদ। কোরআন বলছে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, আমার পক্ষ থেকে যত বার্তা বাহক প্রেরণ করেছি, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, তাদের প্রত্যেকের কাছে আমি এই ওহি করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ কারণে আদম আলাইহিসসালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈলের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসহাকের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হুদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, শুআইবের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার দাবি করবে তাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কার আনুগত্য চলবে না, লা ইলাহা, কোন ইলাহ নেই, প্রথমে বর্জন, সব মাবুদদেরকে বর্জন করা হয়েছে। মাবুদ কাকে বলে? যার নির্দেশ পালন করা হয় তাকে মাবুদ বলা হয়, যার হুকুম মেনে চলা হয় তাকে মাবুদ বলা হয়, যারা আল্লাহর আইনের পরিবর্তে কোন সরকারের বিধান মানে তাদের মাবুদ ফেরাউনের মতো সরকার হয়ে যায়। ফেরাউন আসমানের আল্লাহ দাবি করে নাই, ফেরাউন গোটা জমিনের আল্লাহ দাবি করে নাই, ফেরাউন দাবি করেছিল এই মিশর ভূখণ্ডে আমার সার্বভৌমত্ব চলবে, আমার কমান্ড চলবে, এই অর্থে ফেরাউন আল্লাহ দাবি করেছিল, নতুবা আসমানের আল্লাহ ফেরাউন নিজেও স্বীকার করত। কোরআন পরিষ্কার বলছে, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরাউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিউফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা, তুমি কি মূসাকে, ফেরাউনের মন্ত্রীবর্গ ফেরাউনকে বলল, তুমি কি মূসাকে এবং তার জাতিকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফিতনা ফাসাদ করবে, আর তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? লক্ষণীয় বিষয়, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তাহলে বোঝা গেল ফেরাউন আল্লাহ বিশ্বাস করত, তাহলে সে নিজে কি অর্থে আল্লাহ দাবি করেছিল, তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডে কেবলমাত্র আমার ইলাহ, আমার প্রভুত্ব চলবে, আমার সার্বভৌমত্ব চলবে এবং মিশর ভূখণ্ডে আমার কমান্ড চলবে, এই অর্থে সে আল্লাহ এবং রব দাবি করেছে। কোরআন বলছে ফেরাউন ঘোষণা করলো, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, এই আমি ছাড়া আর কোন আল্লাহ আছে বলে আমি জানি না। আর আকায়াতে বলা হয়েছে ফেরাউন লোকদেরকে বলে দিল, লাইন ইত্তাখাজতা ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ হিসেবে মানো, লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদেরকে জেলে ঢুকিয়ে দেব। এখানে রব দাবি করে আল্লাহ দাবি করেছে, কোরআনের সূরায় নাজিয়াতের মধ্যে আবার রব দাবি করেছে। কোরআন বলছে ফেরাউন ফাহাশারাফা নাদা, সে তার দেশের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করলো, এক মাঠে জড়ো করলো, হাসর করলো, জড়ো করলো, ফা নাদা, অতঃপর সে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। কি অর্থে রবের? রব মানে হচ্ছে আইন বিধানদাতা, মানে হচ্ছে ফেরাউন জাতিকে জানিয়ে দিল এই মিশর ভূখণ্ডে আমি কেবলমাত্র তোমাদের রব, আমি ছাড়া এখানে আর কোনো আইন বিধান চলবে না। পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যারা বর্তমান বিশ্বের মুসলিম দেশগুলোর শাসক হয়ে নিজেরা দাবি করে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, তারা নিজেদেরকে আল্লাহ বানিয়েছে, এরপরে যখন বলে আইন বিধান রচনা করার ক্ষমতা তাদেরই হাতে আছে, তখন তারা নিজেদেরকে রব বানিয়েছে। বিশ্বাস না করলে এই মুসলিম দেশ নামধারী অমুসলিম দেশের শাসকদের সংবিধানগুলো দেখুন, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের সংবিধানের সাথে একে লেখা রয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর কোরআনের সূরায় আলে ইমরানের 26 নম্বর আয়াত বলা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা আল্লাহর ক্ষমতার পরিবর্তে জনগণের ক্ষমতায় বিশ্বাসী, তারা যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক না কেন, তারা ফেরাউনের মতো মুশরিক এবং শিরকে লিপ্ত রয়েছে। এমনি ভাবে 7-2 ধারায় বলা হয়েছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল হবে। এটাকে বিশ্বাস করে যারা কোরআনের আয়াতগুলোকে, সাংঘর্ষিক আয়াতগুলোকে বাতিল করে নিজেরা মন গড়া আইন তৈরি করেছে, চোরের হাত কাটার বিধান বাতিল করে শাস্তির বিধান দিয়েছে, জেনাবে বিচারের আইন বাতিল করে অন্য শাস্তি নির্ধারণ করেছে, সম্পত্তির আইন বাতিল করে অন্য আইন রচনা করেছে, পর্দার আইন বাতিল করে ভিন্ন আইন চালু করতে যাচ্ছে, তারা আর যাই হোক না কেন মুসলিম হতে পারে না। ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝতে হবে। সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবী একটা মাহফিলের মতো, বক্তার পরিবর্তন হয়েছে, বিষয়বস্তুর পরিবর্তন হয় নাই। বক্তা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল নবীউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসহাক নবীউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হুদ নবীউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুআইব নবীউল্লাহ, এরকম ভাবে নবী রাসূলদের নাম পরিবর্তন হয়েছে, বক্তার নাম পরিবর্তন হয়েছে, বক্তব্যের আলোচ্য বিষয় কোনো পরিবর্তন হয়নি। ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে এই কোরআনের মূল দাওয়াত যেমন তাওহীদ, এই দাওয়াত থেকে সরিয়ে গেছে দুই প্রকারের লোকেরা। এক প্রকার লোক হচ্ছে যারা শাসক, শাসন ব্যবস্থায় নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করছে, আর আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করছে। আর এক দল হচ্ছে ধর্মীয় যাজক, এক শ্রেণীর আলেম, যারা আল্লাহর শরীয়তে সন্তুষ্ট নয়, রাসূলের তরিকায় সন্তুষ্ট নয়, আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে, রাসূলের তরিকাকে বাদ দিয়ে নিজেরা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জাহামিয়া, রাফিজি, খারেজি, মুরজিয়া, এরকম ভাবে শিয়া সুন্নি বিভিন্ন ভাগ করেছে, সেই লোকগুলো নিজেদেরকে তারা শরীয়ত পূর্ণতা হিসেবে আল্লাহর আসনে বসিয়েছে। ভাইয়েরা আমার, এ কারণেই একজন আরবি কবি বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোক হচ্ছে শাসক গোষ্ঠী, যারা আল্লাহর আইন নিজেদের মন মতো পরিবর্তন করে, নিজেদের মতের সঙ্গে যেগুলো মিলে সেগুলো বহাল রাখে, আর যেগুলো মিলে না সেগুলোকে পরিবর্তন করে। আর দ্বিতীয় হচ্ছে এক প্রকারের ধর্মীয় যাজক আলেম, ওই শাসক শ্রেণীর পাঁচটা গোলাম, যারা সরকারকে খুশি করার জন্য, ফেরাউন নমরুদ আবু জাহেলদের খুশি করার জন্য কোরআনের ওই সমস্ত আয়াতকে এড়িয়ে যায় অথবা ব্যাখ্যা করে ঘুরিয়ে দেয়, যারা যুগে যুগে শাসকদের খুশি করার জন্য হয়তো আসমানের উপরের কথা বলে, নইলে জমিনের নিচের কথা বলে। কোরআন সংবিধান, কোরআনে সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, সমরনীতি আছে, সেইগুলোকে এড়িয়ে যারা শুধুমাত্র শাসকরা যাতে খুশি হয় এই অংশ বলে, বাকি অংশ এড়িয়ে যায় ব্যাখ্যা করে, তারাও দ্বিতীয় প্রকারের তাগুত। ঈমানের জন্য তাগুত বর্জন করা শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কারণে সব নবীদেরকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার মধ্যেই ক্ষান্ত করেন নাই, ব্যাখ্যাও দিয়েছেন। সূরা নাহল এর 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা ব্যাখ্যামূলক বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে নির্দেশ দিয়ে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। ইবাদত করলো, তাগুতকে বর্জন করলো না, তার ঈমান পূর্ণ হয় নাই। এই কারণেই সূরায়ে বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, শর্ত আরোপ করা হয়েছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে, কুফর করবে, বর্জন করবে, আগে বর্জন এরপরে বলছেন ওয়ায়ুমিন বিল্লাহি, আর আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি মজবুত হাতল ধারণ করলো, লাং ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল লা ইলাহার মাধ্যমে সমস্ত বাতিল মাবুদগুলোকে বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু এক আল্লাহকে গ্রহণ করতে হবে। এটা যদি না করে, শুধুমাত্র বর্জন না করে আল্লাহর ইবাদত করতে রইল, কাফের মুশরিক তাগুতের সঙ্গে বন্ধুত্ব রইল, সেই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তার দৃষ্টান্ত। আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেল আবু লাহাব তার পক্ষে ছিল না, খেপে গেল, নবীকে মারতে উদ্যত হলো, অথচ এই আবু লাহাবরা আবু জাহেলরা আল্লাহর নবী মুহাম্মদকে আর কিছুক্ষণ আগেও আলামিন বলে বিশ্বাস করত, প্রিয় যুবক বলে বিশ্বাস করত, যা বলো তাই মেনে নেব বলতো, অথচ মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। সুতরাং বুঝে গেল, যাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের মাধ্যমে কাফের আর মুশরিক বিভক্ত হয়ে না যায়, মুসলিম আর গায়ের মুসলিম বিভক্ত হয়ে না যায়, মুমিন আর তাগুত বিভক্ত হয়ে না যায়, বরং সকলে তাদেরকে বাহবা দেয়, বিশা দেয়, তাদের জন্য সবাই হাদিয়া তোহফা পাঠায়, খাবার পাঠায়, মেহমানদারি করে, তারা আর যাই করুক না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহার দাওয়াত দিয়েছেন সেই লা ইলাহার দাওয়াত দিচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এটা বুঝে শুনে গ্রহণ করতে হবে, সাক্ষী দিতে হবে। কোরআনের সূরায়ে মুহাম্মাদে বলা হয়েছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এলেম অর্জন করো, বুঝে শুনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না বুঝে বলার কোনো অর্থ হয় না। এই লা ইলাহার সাক্ষী না দিলে ইসলামে প্রবেশ করতে পারে না, কোরআন বলছে জন্য এই সাক্ষী সবচেয়ে বড় সাক্ষ্য। আল্লাহ প্রশ্ন করেছেন, বল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আজকে যদি এই দেশের মুসলিমদের জিজ্ঞেস করা হয়, বলো তো বড় সাক্ষ্য কোনটি, কয়জন মুসলিম বলতে পারবে? অথচ আল্লাহ নিজে প্রশ্ন করে উত্তর দিয়েছেন। এমনি ভাবে আজকে যদি প্রশ্ন করা হয়, বলতে এমন কি সাক্ষ্য রয়েছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, সমস্ত ফেরেশতারা দিয়েছে, সমস্ত উলুল আমর জ্ঞানীরা দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতে আন্নাহু লা ইলাহা ইল্লাহু। পরিষ্কার হয়ে গেল, কোরআনে যেই সাক্ষ্যকে সবচেয়ে বড় সাক্ষ্য বলা হয়েছে, কোরআনে যেই সাক্ষ্যকে আল্লাহর সাক্ষ্য বলা হয়েছে, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন, যেই সাক্ষ্য সমস্ত মালায়েকা দিয়েছেন, যেই সাক্ষ্য সমস্ত উলুল ইলম দিবে, সেই সাক্ষ্য আর কোন সাক্ষ্য নয়, সেই সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষী দিয়েছি, বুঝে শুনে দিয়েছি না বুঝে? ভাইরা আমার, আপনি আদালতে গেলেন, জজ আপনাকে জিজ্ঞেস করলো আপনি কে, আপনি বললেন আমি খুনের মামলার সাক্ষী। জজ সাহেব জিজ্ঞেস করলেন বলুন কে খুন করেছে, আপনি বললেন জানি না। কাকে খুন করেছে তাও জানি না, কি দিয়ে খুন করলো তাও জানি না, কেন খুন করলো তাও জানি না। এবারে জজ কি বলবে? জজ বলে পুলিশকে, দেখো মাথা ঠিক আছে কিনা, যদি মাথা ঠিক থাকে তাহলে জেলখানায় পাঠাও, ফাজলামি করার জন্য এসেছে, আর মাথা ঠিক না থাকলে পাবনা পাঠাও, মাথা ঠিক করে আনো। বুঝে গেল দুনিয়ার আদালতেও না বুঝে সাক্ষী দেওয়া যায় না। তাহলে যেই সাক্ষ্য কোরআন সবচেয়ে বড় সাক্ষ্য বলেছে, যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, সেই সাক্ষ্য যদি কোনো ব্যক্তি না বুঝে, কেবল পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সেই ব্যক্তি আর যাই হোক না কেন মুসলিম হতে পারে না। বুঝে শুনে সাক্ষী দিতে হবে। ভাইরা আমার, বুঝে শুনে সাক্ষী দিলেও চলবে না, কবুল করতে হবে। বিয়ার মজলিসে পর্যন্ত ছেলে বলল মেয়ের ওলিকে আমি ওকে বিয়ে করলাম, এটা যদি ওলি না কবুল করে, মেয়ে কবুল না করে বিয়ে হবে? সাধারণত বিয়া যদি কবুল করা ছাড়া না গঠিত হয়, তাহলে ইসলামের মতো গুরুত্বপূর্ণ জিনিস কবুল করা ছাড়া হতে পারে না। আপনি কবে ইসলাম গ্রহণ করেছেন বলুন, কবে কবুল করেছেন? বাপ দাদা মুসলমান, ডাক্তারের ছেলে লেখাপড়া না করলে ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ারের ছেলে লেখাপড়া না করলে ইঞ্জিনিয়ার হতে পারে না। ঠিক তেমনি ভাবে মুসলমানের ছেলে ইসলামকে বুঝে শুনে কবুল না করা পর্যন্ত মুসলমান হতে পারে না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে এরকম, যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমি পাকা মুমিন। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুমিন না, এরা মুনাফিক। এখান থেকে মুনাফিকদের আলোচনা শুরু হয়েছে। কোরআনের সূরা বাকারার শুরুতে মানুষকে ভাগ করা হয়েছে তিনটা ভাগে, এক প্রকার মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এদের পরিচয় দেওয়া হয়েছে পাঁচটা আয়াতে। এরপরে মুমিনদের বিপরীত কাফের, তাদের জন্য 7 এবং 8 নম্বর আয়াত, 6 এবং 7 নম্বর আয়াত দুটো আয়াত নাজিল করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আর এক প্রকার মানুষের কথা বলেছেন, যেই মানুষগুলো দেখলে মনে হবে না কাফের, তাদের টুপি আছে, দাড়ি আছে, হজ করতে যায়, মাঝে মধ্যে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করে, জাকাত অপমান করে, এরকম ভাবে মাঝে মধ্যে মাথায় পট্টি বাঁধে, আবার সময় সুযোগ মতো আল্লাহর প্রতি আস্থা পর্যন্ত বিলুপ্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৃতীয় তৃতীয় শ্রেণীর লোকদের সম্পর্কে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে আরব্বাল মানুষ রয়েছে, তৃতীয় প্রকার মানুষ রয়েছে, যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরা পাকা মুমিন। আল্লাহ তাআলা বলছেন মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুমিন নয়। তাহলে এরা কারা? এরা বাহ্যিক মুমিন, ভিতরে কাফের। বাহ্যিক মুমিন, ভিতরে কাফের। এদের জন্য ১৩টা আয়াত নাজিল করেছেন। কতটা আয়াত? কাফেরের জন্য কয়টা আর মুনাফিকের জন্য কয়টা? শুধু এ পর্যন্তই নয়, পবিত্র কোরআনে কাফেরদের নামে একটা সূরা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দুই লাইনের সূরা। আর মুনাফিকদের নামে একটা সূরা আছে, দেড় পৃষ্ঠব্যাপী সূরা। এখানেও বোঝা গেল মুনাফিক সবচেয়ে ক্ষতিকর। এরপরে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। আবু জাহেল, আবু লাহাব, হামান, নমরুদ, ফিরাউন, শয়তান, এই সবগুলো যে জাহান্নামে যাবে তার চেয়েও মারাত্মক জাহান্নামে যাবে মুনাফিকগুলো। কারণ আল্লাহ তাআলা ইবলিসের জন্য বলেন নাই ফিদ্দারকিল আসফালি মিনান নার, আবু জাহেলের জন্য বলেন নাই ফিদ্দারকিল আসফালি মিনান নার, ফিরাউনের জন্য বলেন নাই ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করলো, বুঝে শুনে কবুল করতে হবে। যারা এ পর্যন্ত বুঝে শুনে ইসলামকে কবুল করেন নাই, বিয়ার কবুল ঠিকই বলেছেন, ইসলাম কবুল করেন নাই, ওয়ারিশ সূত্রে পেয়েছেন, আমি তাদেরকে আহ্বান করব এই মুহূর্তে আমার সঙ্গে বুঝে সাক্ষী দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহ ছাড়া লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, সার্বভৌম ক্ষমতার মালিক নেই, আল্লাহর পরিতাকদিরকে পরিবর্তন করার কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, আলেমুল গায়েব নেই, আমার সন্তান দাতা নেই, আল্লাহ ছাড়া আমার ভাগ্যের পরিবর্তন করার কেউ নেই, ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। মোবাইলগুলো বন্ধ করেন না, মোবাইলগুলো বন্ধ রাখেন, মোবাইলের সমস্যা হচ্ছে। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, কারো আনুগত্য চলবে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি কারো হুকুম মানতে পারি না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো আইন তৈরি করার অধিকার নেই, আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমরু, কোরআন বলছে সৃষ্টি যার, আইন চলবে কেবল তার, মাঝখানে কারো আইন দেওয়ার অধিকার নেই। মানুষ আইন তৈরি করতে পারবে কতটুকু? কারেন্টের বিল কি হবে ইউনিট প্রতি, এরকম ভাবে পৌরসভার বিল কি হবে, এগুলো তৈরি করতে পারবে। কিন্তু যেখানে আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষ থেকে বিধান দেওয়া আছে, সেই বিধানকে পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ আইন বিধান দেওয়ার মালিক, আল্লাহ আইন দেন, বিধান দেন, হুকুম দেন, আল্লাহর হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণে। পরিবর্তন করেছে দুই প্রকার লোকেরা, এক প্রকার লোকেরা যুগে যুগে শাসক ছিল যারা, তারা। দ্বিতীয় প্রকার লোক হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা পীর বুজুর্গ নাম দিয়ে বিভিন্ন খানকা তৈরি করে মুসলিম উম্মাকে আল্লাহ আল্লাহর রসুলের পথ থেকে সরিয়ে বিভিন্ন অজিফা তৈরি করেছে, বিভিন্ন জিকির তৈরি করেছে, এদেশে প্রচলিত রয়েছে। মানুষ মারা গেলে তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মৃত্যুবার্ষিকীর মিলাদ, এমনি ভাবে বিভিন্ন খতম, খতমে খাজেগান, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, এমনি ভাবে আরো তৈরি হয়েছে তাবিজ কবজ, এই সমস্ত যারা তৈরি করে আল্লাহর নবীর আনিত শরিয়াতের পরিবর্তে মন গড়া শরিয়াত তৈরি করেছে, তারাও নিজেদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। ভাইরা আমার, এ কারণে কোরআন বলেছে ফামান তাবিয়া হুদায়া হেদায়েত আসবে। আমার ভাইয়েরা, সূরা ফাতিহার মাধ্যমে তাই হেদায়েতের আবেদন করা হয়। আমি এটা পরিষ্কার বলি, আজকে যদি এখানে কোনো মন্ত্রী আসত, হয়তো লোকেরা তাকে একটা মানপত্র দিত। মানপত্রে তিনটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে তার প্রশংসা, দ্বিতীয় অংশ হচ্ছে যাকে মানপত্র দেওয়া হচ্ছে এবং যারা দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক, তৃতীয় অংশ হচ্ছে দাবি দাওয়া। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের রব, আইনদাতা, বিধানদাতা, সংবিধান রচনাকারী, সে আল্লাহর প্রশংসা। এখান থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহর প্রশংসা করা হয়েছে। এরপরে যেন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে, তুমি আল্লাহর প্রশংসা করলে তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ক কি, তুমি কাকে ভোট দিচ্ছ, কার পক্ষে যাচ্ছ, তোমার সাথে আমার সম্পর্কটা কি? মন্ত্রীকে জানিয়ে দিল এই এলাকার মাটি আপনার ঘাঁটি। ঠিক তেমনি ভাবে একজন মমিনও সূরা ফাতিহার মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমার সম্পর্ক তোমার সঙ্গে, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার দল করি, তুমি ছাড়া অন্য কোন নেতা নেত্রী, না জনক, না ঘোষক, না কোনো অন্য নেতা, আমি কাউকে মানি না। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমার গোলামি করি, তোমার হুকুম মানি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব ক্ষেত্রে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। সুতরাং যারা মসজিদে এসে আল্লাহর হুকুম মানে, ব্যাংকে গিয়ে সুদের কারবার করে, সুদ দেয়, সুদ নেয়, সুদ লেখে, সুদের সাক্ষী দেয়, সুদের মধ্যস্থতা করে, তারা মিথ্যা কথা বলে মুনাফিক হয়ে গেছে। ইয়াকা নাবুদু বলে মিথ্যা কথা বলেছে। এমনি ভাবে যারা আদালতে গিয়ে আল্লাহর আইন বাতিল করে দিয়ে, যারা মন গড়া আইন তৈরি করেছে, তারা ইয়াকা নাবুদু বলে আল্লাহর সঙ্গে প্রতারণা করেছে, মিথ্যা কথা বলেছে, তারা আল্লাহর হুকুম মানে নাই। সম্পর্ক, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ইয়াকা নাবুদু, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। এবারে দাবি দেওয়া, মন্ত্রীকে যেমন দাবি করা হয়, রাস্তা নেই, মন্ত্রী বুঝতে পারল এলাকার মাটি ওনার ঘাঁটি, এখন বলো কি চাও? রাস্তা নাই, স্কুল নাই, কলেজ নাই, নাই নাই, অমুক নাই, সব চাই। ঠিক তেমনি ভাবে এইবারে যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেল, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভয় নেই, কোনো মাধ্যম নেই, কোনো মধ্যস্থতাকারী নেই, আমি জায়রে তোমার ইবাদত করছি, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। তখন আল্লাহ তাআলা যেন বলছেন, বলো কি চাও? বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে বলে চকলেট আনো, তুমি আবার চকলেট চাও না কলা চাও? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, না, এই সব জিনিস আমাকে আবেদন করো না, আমার কাছে আবেদন করো সবচেয়ে বড় জিনিস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই, তোমার দল করি, তোমার ইবাদত করি, ইয়াকা নাবুদু, আমি কোন খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, লেংটা বাবার গোলাম না, গাউসুল আজমের গোলাম না, পীর বাবার গোলাম না, নেতা নেত্রীর গোলাম না, ইয়াকা নাবুদু, আমি কোন জনকের গোলাম না, আমি কোন ঘোষকের গোলাম না, আমি একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, ইয়াকা নাবুদু। তাহলে এবারে বলো কি চাও? ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, কি সাহায্য করব বলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তোমার কাছে সিরাতে মুস্তাকিমের পথ চাই, তোমাকে পাওয়ার জন্য সরল এবং সোজা রাস্তা যেটি ওটি আমরা তোমার কাছে আবেদন করছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দায়িত্ব গ্রহণ করেছেন সূরা নাহলের 9 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ির, আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বাতলে দেওয়া, সোজা রাস্তা দেখিয়ে দেওয়া। ওয়া মিনহা জায়ির, আর অনেক রাস্তা আছে বক্র। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শা আলাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তাহলে সমস্ত মানুষকে হেদায়েত দিতেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে যারা আল্লাহর কাছে হেদায়েত চায় না আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। বাচ্চাকে দূরে দাঁড় করিয়ে, ছোট বাচ্চা হাঁটতে পারে না, দূরে দাঁড় করিয়ে দিয়ে বাবা হাত দিয়ে ডাকে, আসো আব্বুর কোলে আসো, ছেলে ওখান থেকে একবার দাঁড়ায় আবার পড়ে যায়, আসতে পারে না, বাবা দৌড় দিয়ে গিয়ে তাকে কোলে জড়ায় চুমো খায়। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর পথে চলতে চায়, হেদায়েত চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তাদেরকে হেদায়েত দান করেন। আবু তালেব, আল্লাহর নবীর আপন চাচা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, এই লোকটা সারা জীবন নবীর পক্ষে ছিল, নবীর খেদমত করেছে, বা নবীর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নির্যাতন সহ্য করেছে, তিন বছর পর্যন্ত অবরুদ্ধ ছিল গোটা পরিবার সহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করার মতো সুযোগ হয়নি। নাম ছিল আবু তালেব, তালেবের বাপ, কিন্তু ভিতরে তরব ছিল না, হেদায়েত গ্রহণ করার চাহিদা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করেন নাই, নতুবা আল্লাহর নবী চেষ্টা কম করেন নাই। মৃত্যুর সময়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গিয়ে বলছেন, চাচা তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দিতে হবে, এটা কবুল করতে হবে, এই সাক্ষী দেওয়া ছাড়া আমি কোনো সুপারিশ করতে পারবো না, তুমি খালি এতটুকু বলো, দ্বিতীয় সাক্ষী না দিলে আমি সুপারিশ করতে পারবো। আবু তালেব কবুল করলেন না। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। আবু তালেব মরে গেল, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন, আল্লাহ ছাড়া আপনারও ক্ষমতা নেই হেদায়েত দেওয়ার। পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী যখন হেদায়েত দিতে পারলেন না তাওয়াজ্জু দিয়ে অথবা ফয়েজ দিয়ে, এখন বর্তমানে অনেক পীর বক্তব্য দেয়, নিজেদেরকে কচ্ছপ বানায়, লজ্জাও লাগে না, আল্লাহ বানিয়েছেন মানুষ, কচ্ছপ নাকি দূরের থেকে ডিমে তাও দেয়, তো বলে কচ্ছপ যদি দূরের থেকে ডিমে তাও দিতে পারে আমরা কি কচ্ছপের চেয়ে খারাপ নাকি, আমরাও তাও দিয়ে হেদায়েত দিয়ে দিই। তোমরা কচ্ছপ হতে পারো, কুমির হতে পারো, অথবা রাজহাঁসের মতো হাসতে পারো, ভাসতে পারো, পাখির মতো উঠতে পারতে পারো, ঠিক আছে, শয়তান তোমাদের উড়াতে পারে, কিন্তু জেনে রাখো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নাই, শত চেষ্টা করেও ফয়েজ দিয়ে হেদায়েত দিতে পারেন নাই। এরপরে যারা ফয়েজ দিয়ে তাওয়াজ্জু দিয়ে বিভিন্ন রকমের গোমরাহি তাওয়াজ্জু দিয়ে হেদায়েত দেওয়ার দাবি করে তারা ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, মুশরিক হতে পারে, ভণ্ড হতে পারে, প্রতারক হতে পারে, গোমরা হতে পারে, তারা কোনোদিনও আল্লাহর ওলি হতে পারে না। মানুষকে বুঝতে হবে কেন আমাদেরকে এই পীরগুলো গোমরা বলছে, কেন আমাদেরকে পীরগুলো বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা জানি আজকে যারা আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, শত জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, সামাজিক ভাবে আপনাদের অপমান করা হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু জেনে রাখুন, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের প্রতিক্রিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, মক্কার আবু জাহালরা খেপে গেছে, বিলালকে নির্যাতন করা হয়েছে, সুমাইয়াকে রাজস্থানে বর্ষা দিয়ে আঘাত হত্যা করা হয়েছে, আম্মার বিন ইয়াসিরকে নির্যাতন করা হয়েছে, ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, ঘর থেকে বের করা হবে, সমাজ থেকে বের করে দিবে, মসজিদ থেকে বের করে দিবে, তারপরেও লা ইলাহা দাওয়াত বন্ধ করা যাবে না। সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা কয়টা হয়? না অনেকগুলো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের সূরায় আনআম 153 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার রাস্তা যা সোজা সরল, মুস্তাকিমান একেবারে সোজা, ফাত্তাবিউহু অতএব তোমরা একই রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা খবরদার তোমরা অনেক রাস্তা অনুসরণ করো না, বহু রাস্তা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহ তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, বিচ্ছিন্ন করে ফেলবে, তাফাররুক করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই তোমাদের জন্য আল্লাহ তাআলা ওসিয়াত করছেন, কি করছেন? আল্লাহর ওসিয়াত, সিরাতে মুস্তাকিম কবুল করো। আল্লাহর ওসিয়াত বাদ দিয়ে যারা চিশতি কাদেরী নকশবন্দি 126 তরিকার 350 তরিকা মানে, ও আমার জাতি জেনে রাখো, তারা জিকির করতে পারে, টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, হজ করতে পারে, খানকা তৈরি করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, চারটে চারটে বিয়ে করতে পারে, গাড়ি বাড়ির মালিক হতে পারে, মার্কেটের মালিক হতে পারে, তারা কখনোই মমিন হতে পারে না, তারা আল্লাহর ওসিয়ত মানে নাই। আল্লাহ তারা বলেছেন ফাত্তাবিউহু, আল্লাহর এক রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা অনেক রাস্তা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে তোমাদেরকে তারা আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, বিচ্যুত করে ফেলবে। সূরা আনআম 153 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী নিজে, কোন পীরের জন্য ছাড়েন নাই, মুফতি মুহাদ্দিসের জন্য রাখেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, অতবার মধ্যখানের দাগে হাত রেখে বলছেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা? হাদিসটা আছে মুসনাদে আহমদের 4142, নাসাইর 11175, মিশকাতের 166 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, এরপরে মধ্যখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এরপরে ডানে বামে রাস্তা দেখিয়ে বললেন ওয়াহাদিহি সুবুলুন, আর এই অনেকগুলো রাস্তা রয়েছে সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা, ইবলিসের রাস্তা, আল্লাহ ওয়ালাদের রাস্তা নয়, এই রাস্তাগুলো বর্জন করতে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআমের 153 নম্বর আয়াতে দলিল পেশ করছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই আমার রাস্তা একেবারে সরল সোজা, তোমরা এই রাস্তা অনুসরণ করো, খবরদার অনেক রাস্তা অনুসরণ করবে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ উম্মতের জন্য সাবধান করেছেন, নতুন প্রজন্মকে সাবধান করেছেন, তিনি বলছেন মাইয়া ইসমিন কুম্বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অসংখ্য মতভেদ, অসংখ্য মতবিরোধ, দলাদলি দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নাহ, আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদার সুন্নাহকে অনুসরণ করা। খবরদার, তোমরা তোমাদের মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, এখান থেকে ছুটে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুন্নাহকে ধারণ করবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যেদিন এ কথা বলেছিলেন সেই দিন সৃষ্টি, কাদেরী, নকশাবন্দি, মুজাদ্দিদি, জাহমিয়া, মুরজিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, রাফেজিয়া, খারেজিয়া, যত রকমের দল আছে কোন দলের জন্ম হয়েছিল? তখন একটাই মাত্র দল ছিল, তার নাম ইসলাম। তার নাম কি? একটাই মাত্র পরিচয় ছিল, তার নাম ছিল মুসলিম। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই হাদিসটা আবু দাউদের 4609 নম্বর হাদিস যেটা বললাম, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানী ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা। শুনে রেখো, বনী ইসরাঈল 72 কা দলে বিভক্ত হয়েছিল, বনী ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত অচিরে 73 ফেরকায় বিভক্ত হবে, 73 ফেরকায় বিভক্ত হবে। লক্ষণীয় বিষয়, যে যেই দলে জন্মগ্রহণ করেছে সেটা কি হক মনে করে বুঝে আসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, এই 73 ফেরকার সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি, একটা দল নাজাত পাবে, একটা দল মুক্তি পাবে, এছাড়া সব দলগুলো জাহান্নামে যাবে। 73টা আম আপনার সামনে রাখা হলো, বলে দেওয়া হলো 72টা পচা, আপনি কি যেটা সামনে পাবেন সেটাই গ্রহণ করবেন, নাকি তালাশ করবেন যে ওই একটা ভালোটা কোনটা? যেহেতু 72টাই পচা, আন্দাজে ধরলে পচাটাই আপনার হাতে লাগার সম্ভাবনা বেশি। এখানে যেরকম ভাবে একজন বিবেকবান মানুষ হাতের সামনে যেটা পাবে এটা কি ধরবে না, বরং ওই একটা ভালোটাকে তালাশ করবে, ঠিক তেমনি ভাবে যারা হকের অনুসারী, সত্যিকার আল্লাহর বান্দা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারাও তালাশ করবে। আল্লাহর নবী বলেছেন, 73টা দল হবে, 72টা গোমরা হবে, 72টা জাহান্নামী হবে, একটা মাত্র নাজাত পাবে, একটা মাত্র মুক্তি পাবে। সেই মুক্তিপ্রাপ্ত দল কোনটা তারা তালাশ করে করে খুঁজে বের করবে। হাদিসটা আছে মুস্তাদরাকে হাকিম, এ সুনান ইবনে মাজার 3993 এবং সুনান মুস্তাদরাকে হাকিমের 444, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। ভাইরা আমার, আপনি বলতে পারেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম কি প্রশ্ন করেছিলেন? তারপরে যখন আল্লাহর নবী বললেন 73টা ফেরকার 72টা পচা, 72টা জাহান্নামী, 72টা ইবলিসের দলের, একটা মাত্র আমার দলের, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে ভুল করেননি, প্রশ্ন করছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই একটা দল যারা নাজাত পাবে তাদের কি পরিচয়, তারা কি চিশতি, কাদেরি, নকশাবন্দি, মুজাদ্দিদি, অমুক তমুক কোন দল? আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি? সাহাবায়ে কেরামদের প্রশ্ন গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, তেলা মা কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা আজকের এই দিনে যেই পথের উপরে, যেই মতের উপরে, যেই দলের উপরে প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই মতবাদে বিশ্বাসী, যেই তরিকায় বিশ্বাসী, যেই মাজহাবে বিশ্বাসী, যেই তন্ত্র মন্ত্রে বিশ্বাসী, এইটার উপরে যারা থাকবে কেবলমাত্র তারাই নাজাত পাবে। এর বাইরে পরবর্তীতে আবিষ্কৃত নব উদ্ভাবিত নতুন নতুন তৈরিকৃত দলে যারা ঢুকবে তারা সব জাহান্নামী। ভাইরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই কথা বলেছিলেন তখন কি এই সৃষ্টি কাদেরই ছিল? এদের জন্ম হয়েছিল? সুতরাং যারা নাজাতের জন্য এই সমস্ত দল তৈরি করে করুন স্মরণ করছে তারা কোথায় যাবে? হাদিস থেকে পরিষ্কার হয়ে গেছে। আপনি বলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপর আছি এইটায় যারা থাকবে তারা জান্নাতি। আমরা তো নবীকে দেখতে পাচ্ছি না, নবীর সাহাবীদেরকেও দেখতে পাচ্ছি না, তাহলে কি করে বুঝবো আল্লাহর নবী কোন পথে ছিলেন? কারণ প্রত্যেকটা দল দাবি করে আমরাই হকের উপর আছি, আমরাই সেই দল যারা নবীর তরিকার উপর আছে। একদিকে তারা দাবি করছে তিস্তি তরিকার, কাদেরিয়া তরিকার, নকশাবন্দিয়া তরিকার, আবার তারা দাবি করে আমার আল্লাহর নবী মুহাম্মাদের তরিকার। তাহলে তো নবীর তরিকার নাম যেটা ছিল সেইটাই থাকতো সৃষ্টি হলো কোথেকে? নবীর তরিকার নাম ছিল কি? ইসলাম। এখন আবার অনেকে সৃষ্টিয়া কাদেরিয়ার সাথে পাল্লা দিয়ে আল্লাহর নবীর নামে আর একটা তৈরি করেছে মুহাম্মাদিয়া তরিকা, এটাও ভুল। কারণ আল্লাহর নবী মুহাম্মাদিয়া তরিকা তৈরি করেন নাই, আল্লাহর নবীর সাহাবীরা মুহাম্মাদিয়া তরিকা তৈরি করেন নাই। ঢাকার একজন পীর নিজের নাম দিল মুহাম্মাদি ইসলামের পুনর্জীবনদাতা, মুহাম্মাদি ইসলাম। ইসলাম মুহাম্মাদি নয়, ইসলাম আল্লাহ প্রদত্ত। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। এটা কার মনোনীত? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেও যত নবী ছিল তাদের ধর্ম ছিল কি? কোরআনে পরিষ্কার বলা হয়েছে ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, ইসমাইল ছিলেন মুসলিম, ইসহাক ছিলেন মুসলিম, ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম। সব নবীদের ধর্মের নাম ছিল কি? সব নবীদের দলের নাম ছিল কি? এছাড়া আর কোন দল ছিল? দল মানুষ তৈরি করেছে। যেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের পরে লোকেরা দল তৈরি করেছে নাসারা, মূসা নবীর পরে দল তৈরি করেছে ইহুদি। ইহুদ এক ব্যক্তির নাম, তার নামকে অনুসরণ করে মূসার নবীর তাওরাতকে বিকৃত করে যেভাবে একটা দল তৈরি করা হয়েছে তার নাম ইহুদি। এখন মূসা নবীর আসল দিন বিদায় হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত ইসলামকে বিকৃত করে একদল মানুষ বিভিন্ন পীরের নামে তৈরি করেছে চিশতি, কাদেরি, নকশবন্দি, ইহুদি, মজুসি। ঠিক তেমনি ভাবে এই লোকগুলো আল্লাহর নবীর আনিত দিনকে পরিবর্তন করে ইহুদিদের মতো চিশতি আর কাদেরি ধর্ম চালু করেছে। ভাইয়েরা আমার, বলতে পারেন প্রত্যেকে দাবি করে আমরা হকের উপরে, কিভাবে চিনব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য হেদায়েত দিয়ে গেছেন। তিনি বলেছেন আমি থাকব না, আমার কোন সাহাবি থাকবে না ঠিকই, কিন্তু তোমাদেরকে চেনার জন্য পন্থা বলে দিচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন, এক হাদিসে বলা হয়েছে তারাক্তু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন একটা জিনিস রেখে যাচ্ছি লাং তাদিল্লু বা দাহু ইনে তাসামতুম বিহি, ওই জিনিসটাকে শক্তভাবে ধারণ করলে তোমরা পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না। সেই জিনিসটার নাম কি? আল্লাহ নবী বলছেন কিতাবুল্লাহ, তার নাম হচ্ছে কি? আল্লাহর কিতাব কোরআন। এ কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, সৃষ্টি হইও না। কাদেরি একদল, নকশবন্দি একদল, মুজাদ্দিদি একদল, হানাফি একদল, শাফি একদল, মাজহাবি একদল, লামাজহাবি একদল, ওয়ালা তাতাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না। আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো, সেই রশিটার নাম কি? সেই রশির নাম কি? আল কোরআন। এই রশি আট রশি না, নয় রশি না, সাত রশি না, তিনশো পঞ্চাশ রশি না, একশত ছাব্বিশ তরিকার রশি না, সেই রশি হচ্ছে আল কোরআনের রশি। কার রশি? পরিষ্কার বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো, খবরদার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। পরস্পর বিচ্ছিন্ন, আমরা বিভিন্ন দলে দলে বিচ্ছিন্ন হয়েছি, তারপরও বলি আমরা ওই কোরআনের অনুসারে। ভাইয়েরা আমার, দিন এমন ভাবে ধ্বংস হয়েছে, এখন যদি কেউ সহি কথা বলে মনে করে যে সে গুমরা হয়ে গেছে। কোরআন হাদিসের অনুসারীদেরকে বলা হচ্ছে গুমরা, আর যারা কোরআন হাদিস পরিবর্তন করে বিভিন্ন পীরের নামে তরিকা তৈরি করে, অজিফা তৈরি করে, মন গড়া ইসলাম পালন করছে, তারা নিজেদেরকে দাবি করে আহলে সুন্নাহ ওয়াল জামা, হকপন্থী দল। যুগে যুগে এটাই হয়েছে। আল্লাহ নবী বলেছেন, সেজন্য আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি এমন জিনিস। হাদিসটা আছে সহিহ মুসলিমের, 3009 নম্বর হাদিস, যা ধরলে তোমরা বদভ্রস্ত হবে না। আরেকটা হাদিস আরো বলা হয়েছে, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, বিভ্রান্ত হবে না, গোমরা হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে। সেই দুটো জিনিস কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আল্লাহর নবীর সহি হাদিস সুন্নাহ। হাদিসটা আছে মুত্তাহিম আলাইকে 2640, মুস্তাদরাকে হাকিমের 319 নম্বর হাদিস। শুধু এ পর্যন্তই না, এখন বলবেন যে অনেক মতবিরোধ দেখা যায়, আপনি বলছেন একরকম, ওনারা বলছেন আর এক রকম, তাহলে কি করবেন? দেখবেন যে কোন দলে লোক ভারী বেশি, কোন দলে বড় বুজুর্গ আছে, কোন দলে বড় মসজিদে ইমাম আছে, কোন দলে বড় পীর সাহেব আছে। আজকে বলা হচ্ছে বাপ দাদার যুগ থেকে করে আসলাম এটা, এখন বলে এর কোনো ভিত্তি নাই, এত বড় বড় হুজুররা কি কম বুঝে, এত বড় বড় আলেমরা কি বুঝে না, এদেশের কোনো আলেম বুঝলো না, কেবল মুফতি জসীমউদ্দিন রহমানি একাই বুঝলো। এই দলিল দিয়ে যখন বিভ্রান্ত করবে, আল্লাহ তাআলা তখন উত্তর দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোন বিষয়ে বিতর্ক দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, পরস্পর দ্বিমত দেখা দেয়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ওটাকে বড় পীর সাহেবের কাছে ফিরে দিও না, বড় হুজুর কি বলে তা দেখো না, কোন দলে লোক ভারী তা দেখো না, বাপ দাদার যুগ থেকে কি করলাম তা দেখো না, কোন পক্ষে বড় বড় মুহাদ্দিস তা দেখো না। আল্লাহ তাআলা বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ওটাকে আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে রাসূলের সহি হাদিসের সঙ্গে মিলাও, ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, পরকালে ঈমান এনে থাকো, তাহলে এটা করো, আর যদি আল্লাহর পরিবর্তে খাজা বাবার প্রতি ঈমান এনে থাকো, গাজা বাবার প্রতি ঈমান এনে থাকো, পীর বাবার প্রতি ঈমান এনে থাকো, তাহলে তুমি পীর সাহেবের দলিল দাও, খাজা বাবার দলিল দাও, কোনো আপত্তি নেই। পরিষ্কার হয়ে গেল, বিতর্ক দেখা দিলে, মতবিরোধ দেখা দিলে আল্লাহ তাআলা বলছেন কোরআন এবং সুন্নার কাছে যেতে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে যা পীরের দোহাই দেয়, খাজা বাবার দোহাই দেয়, বড় বড় মুক্তি মুহাদ্দিসের দোহাই দেয়, তার আর যাই হোক না কেন, কোরআনের সূরায় নিসার 59 নম্বর আয়াতের বিরোধিতা করেছে, গোমরা হয়েছে, বিভ্রান্ত হয়েছে, যার নামে দিয়ে মানুষকে আহ্বান করেছে। ভাইয়েরা আমার, কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে রুজু করতে হবে কার দিকে? আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে। আল্লাহর দিকে রুজু করার মানে কি? কোরআনের দিকে রুজু করা, আল্লাহর নবীর দিকে রুজু করার মানে কি? নবীর সহি হাদিসের দিকে রুজু করা। এ দুটোকে বাদ দিয়ে যারা বাপ দাদার দোহাই দেয়, তারা সেই যুগে যুগে নবীদের বিরুদ্ধে আবু জাহেলদের তরিকা অনুসরণ করছে। আবু জাহেলরা বলতো, হামান ফেরাউনরা বলতো, ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি না করতে, তুমি আবার নতুন কথা নিয়ে এসেছো, তোমাকে আমাদের এলাকা থেকে বের করে দিব। এ কথাই ছিল যুগে যুগে। সঙ্গে সঙ্গে কিছু পীর বুজুর্গের নামও বলতো। এখনো যেমন আপনি কোরআন হাদিসের সহি কথা বললে বলবে, তাহলে অমুক পীর, তমুক পীর, সরসিনার পীর, চরমনাই পীর, অমুক খাজা বাবা, গাজা বাবা, তারা কি ভুল করেছে, এমনও শোনা গেছে। আমাদের বিরোধিতা করতে গিয়ে এমন বক্তব্য দিচ্ছে, এই সরসিনার পীর, চরমনাই পীর, ফুরফুরা পীর, অমুক তমুক যদি জাহান নামে যায়, আমরা সবাই জাহান নামে যাবো। কে কে জাহান নামে যাওয়ার জন্য তৈরি? হাতুড়ার হাতুড়া লোকেরা জাহান নামে যাওয়ার জন্য হাতুড়াচ্ছে, কি চরম গুমরাহি! আমার অবাক লাগে, আবু জাহেল বোধ হয় এত বড় গুমরাহ ছিল না, ফেরাউন বোধ হয় এত বড় গুমরাহ ছিল না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, মত বিরোধ দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ওটাকে আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। এটাই হচ্ছে সত্য কথা, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? মুমিন না হলে তাদের অসুবিধা নাই। বলছিলাম তারা অনেকগুলো পীর বুজুর্গের নাম বলে দেয়। কোরআন বলছে এই কাজই করেছিল আগের যুগের কাফেররা। যখনই নূহ আলাইহিসসালাম তার জাতিকে তাওহীদে দাওয়াত দিলেন, উনি কোন পীর বুজুর্গের নাম ধরে বিরোধিতা করেন নাই। আমরাও কোনো নাম ধরে কারো বিরোধিতা করি না, কারণ যারা মরে গেছে তাদের দোষ দেই না, আমরা বলি না শাহজালাল রহমাতুল্লাহ আলাই গোমরা ছিলেন, আমরা বলি না আজমির রহমতুল্লাহ গোমরা ছিলেন, না আমরা বলি না, আমরা তাদের শ্রদ্ধা করি। তারা বলে যান নাই আমাদের নামে তরিকা তৈরি করো, আমাদের নামে মাজার তৈরি করো, আমাদের নামে ওরস করো, আমাদের নামে সেজদা করো, আমাদের মাজারে ফুল দাও, আমাদের মাজারে টাকা দাও, পয়সা দাও, আমরা কবরে কষ্টে আছি, না খেয়ে মরছি, টাকা পয়সা দাও, খাওন দাও। না, কোন বুজুর্গ বলে যান নাই যারা বুজুর্গদের মাজারে গিয়ে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, চাদর দিচ্ছে, তারা বুজুর্গদেরকে অপমান করছে। কারণ হাদিসে বলা হয়েছে আল্লাহওয়ালা হলে পরে তার কবরে খাবার আল্লাহ দেন। কে দেন? জান্নাতের লেবাস পরে দেওয়া হয়, জান্নাতের পোশাক পরে দেওয়া হয়। যদি সত্যিকার আল্লাহ হয়ে আল্লাহওয়ালা হয়ে থাকে, তাহলে তাদেরকে এই চাদরের দরকার আছে? জান্নাতের লেবাসের পরিবর্তে, জান্নাতের খাদ্যের পরিবর্তে, আল্লাহর দেওয়া খাদ্যের পরিবর্তে যারা খাবার দেয় আর কাপড় চোপড় দেয়, তারা কি অলিদের পক্ষের না দুশ্মন? অলিদের সম্মান করে না, তাদেরকে অপমান করছে। এই অপমানকারীদেরকে তাড়াতে হবে। আমরা বুজুর্গদের পক্ষে, আল্লাহওয়ালাদের পক্ষে, তবে আল্লাহওয়ালাদের নাম ভাঙিয়ে যারা খায় আমরা তাদের বিপক্ষে। কোরআন বলছে নূহ আলাইহিসসালাম যখন তাওহীদে দাওয়াত দিলেন, তখন এই পাঁচ পাঞ্জাত নেওয়ার দাঁড়িয়ে গেল, পাঁচ বুজুর্গের নাম বলে ফেলল, ওয়ালা তাযারুন নাওয়াদাম ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, খবরদার ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক নাসর, এরা বড় বড় আল্লাহর ওলি, এরা কি ভুল করেছে, খবরদার এদের মাজার ছাড়া যাবে না, এদের পূজা বন্ধ করা যাবে না, এরা যদি জাহান্নামে যায় আমরাও যাবো, তোমরা তৈরি আছো কিনা? একই উত্তর দিয়েছে সেই নূহ আলাইহিস সালামের জাহেল কওম। এখনো দিচ্ছে এই উম্মতের জাহেল কওম। ভাইরা আমার, পরিষ্কার আকীদা তোমাদেরকে অর্জন করতে হবে। এলেম অর্জন করার বিকল্প নেই, কোরআন হাদিসের সহি এলেম অর্জন করার জন্যই আমাদের মনে রাখতে হবে, সিরাতে মুস্তাকিম চিনতে হবে, মানুষকে আহ্বান করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। অনেকে আছে বলে, তাহলে আমরা কোন দলে যাব, বিভ্রান্তির মধ্যে আছি, হুজুররাই তো আমাদেরকে গোমরা করে, দোষ তো আমাদের না। এই বেটা বাজারে চিংড়ি মাছ কিনতে গেলেও কোনটা পচা আর কোনটা ভালো দশ দোকান দেখে যাচাই করে তারপরে ক্রয় করো। বউয়ের জন্য জুতা কিনতে গেলে দশ দোকান তালাশ করে জুতা ক্রয় করো। আর দিনের ব্যাপার আসলে বলে হুজুররা আমাদের গোমরা করছে। এখানেও তোমাদেরকে দশ হুজুর যাচাই করতে হবে, কোরআন সুন্নার সঙ্গে মিলাতে হবে, কোরআন সুন্নার সঙ্গে যার কথা মিলবে তারটা মানতে হবে, দোহাই দিলে চলবে না। অমুক হুজুর এই বলেছেন, তমুকেই বলেছেন, আমরা কোন দিকে যাব, তোমাকে সহিক জিনিস তালাশ করতে বলা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি মানসুরিনা, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআ, তাদের কে সাহায্য করলো আর কে সাহায্য করলো না এদের তারা পরোয়া করবে না, তারা হুকুম মানবে কার। একটা দল থাকবে। ইবনে মাজার 6 নম্বর হাদিস, আল্লাহ নবী আরো বলেছেন, ওয়ালা ইয়াযালুনা সুম্মিন উম্মতি মানসুরিনা, আমার উম্মতের একটি দল সব সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে থাকবে, হকের উপর অটল থাকবে। লা ইয়াযালুনা মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআ, তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা অটল থাকবে, একটা গ্রুপ সবসময় থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সেই দলটি কারা, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আমার একটা বই আছে বায়াত ও সিরাতে মুস্তাকিম, যেটা আমার সামনে রয়েছে, এটা বিস্তারিত দেওয়া আছে, দলিল দেখে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দলের একটা বড় পরিচয় হচ্ছে, এরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, কেতাল করবে। হাদিসে বলা হয়েছে, হাদিসটা আছে সহিহ মুসলিমের 5062 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই দিনের এই দিন প্রতিষ্ঠিত থাকবে, স্থায়ী থাকবে, ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন, মুসলিমদের একটা গ্রুপ একটা দল এই দিনের উপর অটল থাকবে, তারা যুদ্ধ করবে, হাত্তা তাকুম আস-সাআ, কিয়ামত পর্যন্ত। হাদিসটা সহিহ মুসলিমের 5062 নম্বর হাদিস। একই হাদিসে আরেকটা শব্দ বলা হয়েছে, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল থাকবে, ইউকাতিলুনা আলাল হককে, যারা হকের উপরে কেতাল করবে, যুদ্ধ করবে, জাহিরিন আলা মান নাওয়াহুম হাত্তা ইউকাতিলা আখিরুহুম আল মাসীহাদ দাজ্জাল, মাসীহের দাজ্জালকে হত্যা করা পর্যন্ত তারা তাদের বিরুদ্ধবাদীদের উপরে জয়ী থাকবে। এই জয়ী বলতে যুদ্ধে বিজয় হওয়া বোঝানো হয় নাই, এই জয়ী মানে হচ্ছে তার আদর্শের ক্ষেত্রে বিজয়ী থাকবে, নীতির ক্ষেত্রে বিজয়ী থাকবে, অটল থাকবে, কোনো বাতিলের সঙ্গে আপোষ করতে যাবে না। ঈসা আলাইহিসসালামের মাধ্যমে দাজ্জাল হত্যা হওয়া পর্যন্ত সেই দল কায়েম থাকবে। সুতরাং যারা বলে এখন কোনো দল নেই তারা মিথ্যা বলছে, যারা বলে কোন দলে যাব খুঁজে পাচ্ছে না তারাও মিথ্যা বলছে, হকের উপরে একটা দল কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, সেই দলকে খুঁজে বের করার দায়িত্ব প্রত্যেকটা মুমিনের। সেই দলের লক্ষণ বলা হয়েছে যুদ্ধ করবে, সুতরাং যাদের প্রোগ্রামের মধ্যে যুদ্ধ নাই তারা ওই দল হতে পারে না। তবে এটা আমি পরিষ্কার বলে দেই, খুচরা কোনো যুদ্ধবাজ দলের সঙ্গে আমাদের সম্পর্ক না। আমরা পরিষ্কার বলে দেই, বর্তমান বিশ্বে বাংলাদেশ সহ যত দেশ রয়েছে কোথাও ইসলাম প্রতিষ্ঠিত নেই। ইসলাম কায়েম করতে হলে রাসুলের তরিকাতেই কায়েম করতে হবে, নতুবা সাময়িক ভাবে হয়তো ক্ষমতায় যাওয়া যাবে, টিকে থাকা যাবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে আল্লাহর নবীর শরিয়ার পরিবর্তে মন গড়া মানুষ তৈরি করেছে। ভাইরা আমার, আল্লাহর নবীর তরিকা কি ভালো করে বুঝুন। আল্লাহর নবীর জীবনে দুইটা বড় বিজয় আছে, একটা হচ্ছে মক্কা বিজয় আর একটা মদিনা বিজয়। মদিনা কিভাবে বিজয় করেছেন শুনুন। আল্লাহর নবী দাওয়াত দিতেন হজের মৌসুমে, মদিনার কিছু লোকদের দাওয়াত দিলেন আউস এবং খাজরাজের কয়েকজন নেতৃবৃন্দকে। তারা গিয়ে দাওয়াতের কাজ করলেন, নবীর কাছে আবার আসলেন, হজের মৌসুমে কথা হলো। আল্লাহর নবী এবার একজন দায়ী পাঠালেন, মুসআব বিন উমাইরকে পাঠালেন। মদিনায় গিয়ে তিনি দাওয়াতের কাজ করছেন, আল্লাহর নবী নিজে হিজরত করেছেন, দাওয়াতের কাজ করেছেন, এবং দাওয়াতের মাধ্যমে দিন সেখানে কায়েম হয়েছে, ইসলামী হুকুমত কায়েম হয়েছে। এ সময় জিহাদ ফরজ হয় নাই, এ হলো একটা মডেল। এইভাবে ইসলাম কায়েম করতে হবে, এদেশের মানুষের মধ্যে তাওহীদের দাওয়াত দিতে হবে, এদেশের মানুষকে বুঝাতে হবে। যেরকম ভাবে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, আকিমুস সালাত, সালাত কায়েম করো, রোজা রাখতে বলা হয়েছে, হজ করতে বলা হয়েছে, এগুলো যেমন ফরজ, ঠিক ওই একই আল্লাহ একই নবীর প্রতি একই কোরআনে হুকুম করেছেন, আন আকিমুদ্দিন, আকিমুস সালাত, আকিমুদ্দিন, সালাত কায়েম করো, দিন কায়েম করো। আকিমুস সালাতের কারণে যদি পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হতে পারে, আকিমুদ্দিনের কারণে দিন কায়েম করা ফরজ হয়ে গেছে। যেই জাতি পাঁচ ওয়াক্ত সালাত ফরজ বুঝে এই সালাত কায়েম করার জন্য মসজিদ তৈরি করছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে কষ্ট করছে, ইনশাআল্লাহ আমরাও যদি আল্লাহর উপর ভরসা করে মানুষকে বুঝাতে পারি আকিমুস সালাতের মতো আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ, ইনশাআল্লাহ এই বাঙালি জাতি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে মদিনা মডেল, দ্বিতীয় হচ্ছে মক্কা মডেল। ইসলাম এখন পূর্ণ হয়ে গেছে, এখন খালি মদিনা দিয়ে চলবে না, কারণ তখন জিহাদের হুকুম ছিল না, এখন জিহাদের হুকুম এসেছে। আল্লাহর নবী এবারে মক্কা যাচ্ছেন, যে মক্কার থেকে নবীকে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে, হত্যাচক্রান্ত করা হয়েছিল, বেলালকে নির্যাতন করা হয়েছিল, এবারে আল্লাহর নবী সেই মক্কায় আর দাওয়াত নিয়ে যাচ্ছেন না, এবারে যাচ্ছেন জোহাদ যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায়, মাথায় লোহার টুপি আছে, শরীরে লোহার পোশাক আছে। আল্লাহর নবী নিজে যুদ্ধের সাথে সজ্জিত হয়েছেন, 10,000 উন্মুক্ত তরবারি নবীর সঙ্গে আছে, মক্কার কাছে অবস্থান নিচ্ছেন। মক্কার আবু সুফিয়ান মক্কার নেতা দেখে ভয় পেয়ে গেছে, আল্লাহর নবীর রাস্তা ছেড়ে দিয়ে পালিয়েছে, সকলে আত্মসমর্পণ করেছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। বোঝা গেল ইসলাম বিজয়ের জন্য একদিকে দাওয়াত আর একদিকে জিহাদ, এই দুইটার সমন্বয় যদি আজকে দিন কায়েম হয় সেই দিন টিকে থাকবে, নতুবা যদি অন্য কোনো পন্থায় দিন কায়েম হয়, সাময়িকভাবে প্রধানমন্ত্রী হতে পারবা, প্রেসিডেন্ট হতে পারবা, মুরসি সাহেবদের মতো এক ধাক্কায় তোমাদেরকে সামরিক বাহিনীর কব্জা চলে যেতে হবে। অনেকে খুশি হয়েছিল মুরসি ক্ষমতা এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এদেশে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করতে চায় তারা এটাকে মডেল হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন খিলাফে পয়গম্বর কাছে রাহগজিদ কে হার গেজ বমঞ্জল নাকা হযরতিদ, রাসূলের তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি দিন কায়েম করতে চায় ওটা সম্ভব হবে না, ওটা টিকে থাকবে না। ঠিক বাংলাদেশেও যদি কেউ দলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতেও পারে, কিন্তু জেনে রাখবেন বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদ এবং তাদের ছাত্র সংগঠন একতাবদ্ধ হয়ে মুরসির মতো তাদেরকে পালাইতে বাধ্য করবে। দিন কায়েমের জন্য আমাদেরকে একদিকে দাওয়াতের ব্যাপক কাজ করতে হবে, আর একদিকে আমাদেরকে লোহার কাজ নিতে হবে। কোরআন পরিষ্কার বলে একটা সূরার নাম সূরা আল হাদিদ, সূরার নাম কি? হাদিদ মানে কি? হাদিদ মানে হচ্ছে লোহা। আমাদের প্রকাশনার নাম হাদিদ, কেউ মনে করে হাদিসতে হাদিস বলেছে, না না আমরা ভুল করি নাই, আমরা ইচ্ছে করে লিখেছি। কোরআন বলছে আনজালাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আমি নাজেল করেছি লোহা যার মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষমতা। কি আছে একদিকে ওই আয়াতই বলা আছে আনজালনা ইলাইকুমুল বাইয়িনাত, আমি তোমাদের কাছে সুস্পষ্ট বিধান নাজিল করেছি, এরপরই বলেছেন আমি লোহা নাজিল করেছি। একই আয়াতে দুটো জিনিস আছে, তার মানে কি? একদিকে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে মানুষকে দিন বুঝাতে হবে, অপর দিকে যারা ক্যান্সার হয়ে গেছে কখনো দিনে ফেরার কোনো সুযোগ নেই, ওই রোগগুলোকে ঔষধ দিলে কাজ হবে না, দাওয়াত দিলে কাজ হবে না, মলমে কাজ হবে না, অ্যান্টিবায়োটিক কাজ হবে না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো অপারেশন করার ছাড়া উপায় নেই, বাড়ি যাও, গরু বিক্রি করে, জমি বিক্রি করে টাকা নিয়ে আসে, ডাক্তারকে টাকা দেয়, ডাক্তার টাকা পেয়ে রোগীটা অপারেশন রুমে নিয়ে যায়, এরপরে তার হাত কাটে পা কাটে গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে ফেলে দেয়, কখনো কোনো পাগলও বলে নাই কেন ডাক্তার এই অপারেশন রুমে বসে একটা লোকের অঙ্গহানি ঘটাচ্ছে, কেন লোকটাকে কেটে ছেড়ে ফেলছে, কারণ সকলেই জানে এই অংশটা কেটে না ফেললে এই লোকটার বাকি অংশ বাঁচানো যাবে না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে কিছু ক্যান্সার তৈরি হয়, বুশ এবনে বুশ, বুশের বাচ্চা বুশ মার্কা, ওবামার মার্কা, ইসরায়েল ইহুদি মার্কা, যত ক্যান্সার আছে আপনি এদেরকে যত দাওয়াত দেন কোনো দাওয়াতে কাজ হবে না, এদের জন্য আল্লাহ বলেছেন ওয়াংজাল্লাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আমি নাজিল করেছি লোহা, এদের ভিতরে সে লোহা ব্যয় করো, প্রয়োগ করো, লোহার মাধ্যমে তারা দুনিয়াতে বিদায় করে তাদের। আজকে কুফার ইহুদি খ্রিস্টান শিখাচ্ছে মুসলিমদের মুজাহিদিনদেরকে, মুজাহিদিনদেরকে তাই বলা জঙ্গিবাদী। আপনারা জানেন এই বাংলাদেশের জন্য স্বাধীনতার যুদ্ধ করলো যারা, তাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম উপাধি দেওয়া হলো। আর একইভাবে যারা যুগ যুগ ধরে নিজেদের মাতৃভূমি কাশ্মীরের জন্য যুদ্ধ করছে, যুগ যুগ ধরে যারা আফগানিস্তান থেকে আমেরিকার দখলদারদের তাড়াবার জন্য যুদ্ধ করছে, এদেশের একদল নাস্তিক মোরতাদ সাংবাদিক তাদেরকে লেখে জঙ্গিবাদী, তাদেরকে বলে সন্ত্রাসী। তোমার দেশের লোকেরা দেশের জন্য যুদ্ধ করলে যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে কাশ্মীরে যারা যুদ্ধ করছে, আরাকানে যারা যুদ্ধ করছে, এমনিভাবে আফগানিস্তানে যারা যুদ্ধ করছে, ফিলিস্তিনে যারা যুদ্ধ করছে নিজেদের ধর্ম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, তারাও দুনিয়ার শ্রেষ্ঠ বীর মুজাহিদ। ভাইয়েরা আমার, আমরা মনে করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, সেই দল হচ্ছে ওই সমস্ত মুজাহিদিনরা যারা বর্তমানে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিয়ে জিহাদ করছে। দুটোরই প্রয়োজন, এটাই রসুলের তরিকা, মদিনার মডেল আর মক্কার মডেল, দুটো সমন্বয় করে এখন দিন কায়েম হওয়া সম্ভব। এছাড়া গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, পীরতন্ত্র, কোন তন্ত্র মন্ত্র দিয়ে দিন কায়েম করা সম্ভব নয়। আল্লাহ তাআলা করে পরিষ্কার বলে দিয়েছেন সূরায় আনআম ছয় নম্বর সূরার 116 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদে তুদিল্লুক আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, সংখ্যাগরিষ্ঠ লোক যাকে ভোট দিল সে জিতে গেল, এরকম যদি সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ভোটের অনুসরণ করেন, ইয়াদিল লোক আন সাবিলিল্লাহি, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, পথ ভ্রষ্ট করে ফেলবে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, কেননা বেশিরভাগ লোকেরা তাদের ধারণার অনুসরণ করে, মনের পূজা করে, ইনহুম ইল্লা ইয়াখরুসুন, বেশিরভাগ লোকেরা আন্দাজে ঢিল মারে। সূরা নাম ছয় নম্বর সূরার 116 নম্বর আয়াত, পরিষ্কার হয়ে গেল সংখ্যাগরিষ্ঠ লোকের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম হওয়া সম্ভব না। চেয়ার পাওয়া সম্ভব, কুরসি পাওয়া সম্ভব হতে পারে, দিন কায়েম হওয়া সম্ভব না। দিন কায়েম করতে হলে নবীর তরিকাই করতে হবে। ভাইরা আমার, সেজন্য আমাদের পরিষ্কার হবান, এই বাংলার জমিনে তাওহীদ এবং জিহাদ আকিদার ক্ষেত্রে তাওহীদের আকিদা প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহর জমিনে আকিমুস সালাতের মতো আকিমুদ্দিন দ্বীন কায়েম করার জন্য একদিকে দাওয়াত আর একদিকে জিহাদ, এই দুটোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা জানেন এই শহীদিন শিক্ষা দেওয়ার জন্য, বেদাত মুক্ত করার জন্য এই মার্কাজ প্রতিষ্ঠা করা হয়েছে। এখানের বাচ্চা বাচ্চা এখন তারা কোরআনের আয়াত মুখস্থ করে তারা শিরকের বিরুদ্ধে বয়ান দিচ্ছে। আপনারা মাঝে মাঝে শুনতে, যারা সকালে যত শুনেছেন, ছোট ছোট বাচ্চারা কিভাবে তারা বয়ান করছে, আরো ফাঁকে ফাঁকে শুনবেন। এই মার্কাজ প্রতিষ্ঠা লগ্ন থেকে হকের কথা বলছে, কোন বাতিলের চক্রাঙ্গানিকে ভয় করে না, বাতিলের সঙ্গে আপোষ করে নাই। এবং ইনশাআল্লাহ এই মার্কাজকে টিকানোর জন্য কোন দিনের ছাড় দেওয়া হবে না। দিনকে টিকানোর জন্য, হকের উপর অটল থাকার জন্য প্রয়োজনে মার্কাজ ছাড়বো, মসজিদ ছাড়বো, প্রয়োজনে জীবন ছাড়বো, তারপর ইনশাআল্লাহ হকের থেকে আমরা এক চুল পরে মৃত্যু হবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।